بسم الله الرحمن الرحيم. رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أتدرون ما الغيبة؟ قالوا: الله ورسوله أعلم. قال: ذكرك أخاك بما يكره. قيل: فرأيت إن كان في أخي ما أقول؟ قال: إن كان فيه ما تقول فقد اغتبته، وإن لم يكن فيه ما تقول فقد بهته. رواه مسلم. أمر رياض الصالحين تقال في نقل شيء ويكشف تلوت يشب كاد نشد ওইসব বিষয় আদি সম্পর্কে আর এখানে আলোচনা হল চলছে গীবত সম্পর্কে। আপনারা অনেক হাদিস শুনলেন, এর ব্যাখ্যা তফসির সংক্ষিপ্ত আলোচনা আপনারা অনেক শুনেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে সরাসরি গীবত সম্পর্কিত হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উত্তর দিলেন, আল্লাহ ও রাসূলুহু আলাম, আল্লাহ আর তার রাসূল বেশি জানেন। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কার থেকে শিখছেন? আল্লাহ রাসূল থেকে। তো তারা কিছু না জানলে না আল্লাহ এবং তার রাসূল জানেন। সুবহানাল্লাহ। কি বলতেন? আমি জানি, আমি জানি, আদবের খেলা, আদবের উল্টা। তাই তারা বললেন, আল্লাহ ও রাসূলু আলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকাকালে সাহাবায়ে কেরাম এরকম বলতেন, আল্লাহ ও রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল জানেন, যেহেতু নবী সামনে আছেন। আর বর্তমানে আমরা এটা বলবো না, কি বলবো? আল্লাহ আলাম। বুঝতে পারছেন যে আল্লাহ অধিক জানেন। রসুল করার প্রয়োজন নেই, কারণ রসুল সামনে থাকলে বোধ আমরা জানি না। রসুল যেহেতু জানি না আল্লাহর পক্ষ থেকে, তাই বলা যায় আল্লাহ ও রসুল আলাম। বর্তমানে যেহেতু দিন পরিপূর্ণ, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদের পর্যন্ত পৌঁছিয়ে গেছেন, ঠিক না? যখন এরকম বললে বলবে আল্লাহ আলাম। তাই দেখবেন ওলামায়ে কেরাম এখন কিছু আলোচনা করলে পরে বলবেন আল্লাহ আলাম, আল্লাহ অধিক জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, দিকুক আখাক বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। আচ্ছা, তোমার ভাই বলতে কোন ভাই বলেন তো? আপনার ভাই বংশীয় সূত্রে ভাই, কিন্তু আসল ভাই না। ও আসল ভাই হচ্ছে মুসলিম। আপনারা এটা জানেন তো? মাশাআল্লাহ। দেখেন, যদি আপনার আপন ভাই কাফির হয় আর মারা যায়, আপনি তার জন্য দোয়া করতে পারেন? তার জানাজা পড়বেন? আচ্ছা, যদি কোনো কাফির নাস্তিক হয়ে যায়, না না কাফির না, কোনো মুসলিম আপনার আপন ভাই নাস্তিক হয়ে গেছে, নাস্তিক যে বর্তমান বাংলাদেশ সৌদিতেও এদেরকে বলা হয় মুরহিদ, যদি কেউ এরকম মুরতাদ হয়ে যায়, সে মারা গেলে তার জন্য দোয়া করা, তার জন্য জানাজার সালাত পড়া, তার জানাজার সালাত পড়া যায় না যায়? সবাই জানেন, মাশাআল্লাহ। তাহলে ভাই বলতে কোন ভাই? মুসলিম, মাশাআল্লাহ। আপন ভাই কাফের বলে সে আমার ভাই না, অর্থাৎ তিনি ভাই না, আসল ভাই না। ও শুধু উপস্থিত হিসাবে ভাই, বংশীয় সত্যিতে রক্ত সম্পর্কে ভাই, মানে আসল ভাই না, সে আমার কোনো কাজে আসবে না কাল কিয়ামতের দিন, কারণ ওটা হচ্ছে কাফের। আর যদি মুসলিম ভাই হয়, ভাই ভাই দুনিয়াতেও আপনার সাথে থাকবে, আখেরাতে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বন্ধুরা পরস্পরে একজন আরেকজনের শত্রু থাকবে কিয়ামতের দিন, তবে মুত্তাকিন যারা তারা বন্ধুই থাকবে। পৃথিবীতে যে আপনার সত্যিকারের ভাই মুসলিম ভাই সত্যিকারের, সে কিয়ামতের দিনও আপনার ভাই থাকবে আলহামদুলিল্লাহ। মানুষ তার বন্ধুর পথেই থাকে, বন্ধুর ধর্মে থাকে। অতএব তোমাদের একজন চিন্তা করে দেখা উচিত তার বন্ধুত্ব কার সাথে। যদি আপনার বন্ধু খুব ভালো হয় তাহলে সে আপনার বন্ধু আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয় তার সাথে সম্পর্ক ত্যাগ করা ওয়াজিব, সম্পর্ক ত্যাগ করো, কারণ ও শয়তান আপনাকে শয়তান বানিয়ে দিবে। হ্যাঁ, যদি আপনি বলেন ও আমার বন্ধু না, কিন্তু এমনি সম্পর্ক ওই হিসাবে বন্ধুত্ব যেন তাকে আমি দাওয়া দিয়ে নিয়ে আসতে পারি, যদি এরকম হয় আপনার মুশকিল। কিন্তু এটা পরিপূর্ণ বন্ধু না, এটা হচ্ছে নুসনুস বন্ধু। মুসলমান কিন্তু বন্ধুত্ব আছে, যেহেতু তার মধ্যে মুসলমানই, সে ইসলাম তার মধ্যে পাওয়া যাচ্ছে, তাই এই হিসেবে সে, কিন্তু আল্লাহ নাফরমানি করার কারণে বড় বড়। তাই এই অবস্থায় আপনাকে সচেতন থাকতে হবে সবসময়। আল্লাহ আমাদের ইবাদত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের মধ্যে যদি কোনো দোষ থাকে ওইটা যদি আরেকজনের কাছে বলো আর সে এ কাজ অপছন্দ করে, বলে যে অপছন্দ, মানে এ কথা বলা আরেকজনের কাছে অপছন্দ করে, এমনি অবস্থায় যদি আপনি তার এই দোষ অন্যের কাছে বলেন তাহলে এটা কি হবে? এর দ্বারা বোঝা গেল যে প্রকাশ্যে আল্লাহ নাফরমানি করে, প্রকাশ্যে এটা তো বিপদ হচ্ছে না, সে প্রকাশ্যের নাম কিরকম বিপদ। সলাৎ পড়ে না, বুঝতে পারছেন, এটা প্রকাশ্য কিনা, মসজিদে যায় না, জীবনে দেখা যায় না, তো এটা বিপদ কিরকম হয়? আচ্ছা, প্রকাশ্যে আল্লাহর নাফর মানে কত কিছু আছে, মদ খায়, সিগারেট খায়, প্রকাশ্য মানুষের সামনে সিগারেট খায় সব, তো এটা কি দোষ? আচ্ছা, দোষ যদি এমন ব্যক্তি যে সিগারেট খায় না, তিনি দায়ী গোপনে গোপনে মাঝে মধ্যে এরকম একটা একটা মিটান দিয়ে এরকম থাকতে পারে কিনা, মুমকিন হল এমনি লোকদের সামনে খায় না, গোপনে গোপনে খায়, সে কিন্তু ভালো, সে ভয় ভয় খায়, ভয় পায় মানুষের জন্য, মানুষের সামনে সিগারেট খাওয়া সে অপছন্দ করে, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, তো আপনি দেখুন হ্যাঁ ঠিকই আছে, তোমার ভেদ প্রকাশ করে দিল হলো, এটা সেটাকে লুকিয়ে রাখছে সেটা করতে নেই। হ্যাঁ, যদি তুমি দেখো এই দোষ সে ছাড়ছে না, আস্তে আস্তে করে তাকে হিকমতের সাথে তাকে বুঝাও, এই গুমর ফাঁস কর, বিশেষ করে যদি মসজিদের কোনো ইমাম হয়, সব জায়গায় সমান নয়, কিন্তু কোনো কোনো এভাবে জড়াতে খায় মুসলিমদেরকে নিয়ে বাংলাদেশে, আচ্ছা কিন্তু সব জায়গায় সমান নয়, কোনো এলাকায় তো ইমাম সিগারেট খেলেই মসজিদ থেকে বের করে দেয়, আছে কি? সে খায় সিগারেট কিন্তু ইমাম খেতে পারবে, আছে অনেকে, সে সিগারেট খায় ইমাম খাবে না, মায়াসলা আবাদান, কারণ ইমাম হচ্ছেন ইমাম, তিনি ফেরত খাবেন, আমার মধ্যে দোষ থাকতে পারে। আচ্ছা আলহামদুলিল্লাহ, সে তো বুঝতে পারছে এটা দোষ, এবারে ইমামের মধ্যে দোষ, ইমামের ইমামতে চলবে না, আশা করি স্পষ্ট হয়েছে। দিকুক আখাকা বিমা, তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা আরেকজনের কাছে যে কথা বলা সে অপছন্দ করে, কিন্তু বললাম সে যে প্রকাশ্যে যে করছে কাজ তাহলে এটা এটা তো অপছন্দ করবো না মানুষের সামনে। কোনো কোনো মানুষ এমনও আছে বিদ্রুপ করে আলেমদের সামনে পর্যন্ত এরকম চিন্তা আছে না। আমার সামনে যারা আমাকে চিনে এই রয়ে যায় যারা আমাকে চিনে আর আমার সেন্টারে আসেন অথবা আশপাশে আমার যেমন কেউ আমার সামনে প্রকাশ্যে সিগারেট খাবে না। আমার একটা অনুমান যারা আমাকে চিনে বুঝে তবে দুই একটা লোক আছে তা নেই আপনার নোংরা দিছি অন্য দিছি না। কোনো কোনো সৌদি পর্যন্ত আছে সৌদি যুবক সিগারেট খায় আমাকে দেখে পায়ের পায়ের নিচে ফেলে দেয়। বুড়ো আছে যুবক আছে মানুষ মানুষ চিনে সুবহান কখনো কখনো আমরা যখন যাচ্ছি এছাড়া থামলাম সৌদি ছেড়ে গান বাজাচ্ছে বুঝছেন গান বাজাচ্ছে তো আমি এবার জানালাম এটাকে গ্লাস গ্লাস যখন খুলে আছে এটা বন্ধ করে দিই যখন সে দেখছে আমি বন্ধ করে দিচ্ছি সে তার এটা বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ। এরকম ছেড়ে পড়ে কি বলেন এটা ব্যাদব না বাদব বা সব বুঝে আচ্ছা আমার চেহারা দেখে কি বুঝতে পারে আমি কোন দিছি চেহারা মানুষ বুঝে যদি আমার কাছে জুব্বা বুব্বা মুখে সাপ তবুও সে ইজ্জিত বলা দেখতে ওরকম দেখা যায় তাই গান বাদ্যযন্ত্র বন্ধ করে দেয়। আমি মাশা আল্লাহ আমি ওই সময় যখন দেখি এর অবস্থা আল্লাহ তুমি তাকে হৃদয়ত দিয়ে দোয়া করে কথাটি বুঝলো এটা কোন কথা নয় এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন বলেছেন কুল্লু উম্মতি মুআযা ইল্লা মুজাহিদিন আমার সকল উম্মতকে আল্লাহ পাক maaf করে দিবেন তবে মুজাহিদিনদেরকে maaf করবেন। মুজাহিদিন কারা যারা প্রকাশ্যে আল্লাহর নাম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ভুবনে রাত্রে আল্লাহ নাফরমানি করে আর দিনে বলে বলে বেড়ায় এরা হলো মুজাহিদ এদেরকে আল্লাহ মাফ করে কথা বুঝতে পারছেন। বাইজান শয়তান শয়তান তো সবার সাথেই আছে আমাদের সকলের সাথে শয়তান আছে আমাদের সাথে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের সাথে দুইজন সাথে থাকে একজন ফেরেশতা আর আরেকজন শয়তান। শয়তান যে আপনার সাথী ও আপনাকে আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর যিনি ফেরেশতা তিনি আপনাকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ও কি দুই সাথী আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ আমার সাথে হচ্ছে এক ফেরেশতা আর এক শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন যার ফলে আমার শয়তান সাথে ওটা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর বৈশিষ্ট্য বুঝতে পারছেন তো আমাদের সাথে কি শয়তান নাই শয়তান হলে কি ইজ্জত বাড়ে কিন্তু আপনি কন্ট্রোল রাখবেন নিজেকে যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারেন তাহলে আপনার ইজ্জত অনেক ফেরেশতার চেয়ে উপরে বলেন সুবহানাল্লাহ মানুষের উপরে জিনের তো উপরেই বললাম অনেক ফেরেশতার চেয়ে উপরে যেহেতু আপনি আপনার বিমুখে শয়তানি ফাহিশাত অবৃত্তির তারণাকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন আর ফেরেশতা গুণ আলী হিম ইসলামের অবৃত্তির তারণাই নেই কথা বুঝতে পারছেন ফেরেশতাদের ইজ্জত আছে কিন্তু ফেরেশতাদের মধ্যে প্রবৃত্তির তাড়নায় নাই, শয়তানি কোনো গুণই নাই। আর আমাদের মধ্যে শয়তানি গুণ আছে, এটা সত্ত্বেও যেহেতু শয়তানি স্বভাবকে আমরা উপেক্ষা করে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিয়ে চলছি, এই অবস্থায় আমাদের ইজ্জত ফেরেশতাদের চেয়েও উপরে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শয়তান আমাদের সকলকে ইচ্ছা পিছনে রাখতে সবসময় চেষ্টা করে। মানুষ যখন ঘুমায়, শয়তান তার ঘাড়ে কয়টা কিনবা দেন? তোমার সামনে অনেক লম্বা রাত, ভালো করে ঘুমো। তিনটা গিট বাদে ঘাড়ে কিরকম বাদে আমি বুঝি না, শয়তান শয়তান এবারে যখন বান্দা সকালবেলা জাগে আর আলহামদুলিল্লাহ আল্লাহ দিকি করে, ঘুমাবার পরে মানে ঘুম থেকে যখন আমরা জাগি তখন কি পড়ি, ওই দোয়াটা হয়তো অনেকের জানা আছে, প্রসিদ্ধ দোয়া আলহামদুলিল্লাহ ঠিক না, কয়জনের জানা আছে হাতের থেকে? আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মানুষের জানা নেই ঠিক কিনা, এখানে যারা উপস্থিত বেশিরভাগ জানতে অথচ এটা প্রসিদ্ধ। আচ্ছা যে হকমকে তো আপনি আলহামদুলিল্লাহ বলেন, বান্দা যখন জাগলো জেগে বলল আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিল, অটোমেটিকলি একটা গিট খুলে যায় ওই শয়তানের বাধা। যখন ওযু করে আরেকটা গিট খুলে যায়, সালাত যখন পড়ে আরেকটা গিট খুলে যায়, সব গিট শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন فأصبح نشيطا طيب النفس نشيطا, তখন তার মন থেকে প্রশান্ত পাক পবিত্র, আর সে তাকে উচ্চারী উদ্যমী। আর যদি না উঠে, আল্লাহর নাম না নেয়, উযু না করে, সালাত না করে, তাহলে তার নষ্ট হয়ে যায় খবীস, মানে তৈয়িবের ঊর্জা খবীস, আর সে থাকে সারাদিন ভাই ভাই, কাজ করলেও ভাই, বুঝতে পারছেন, কাজ করলেও ভাই, সারাদিন ভারী। কিরকম আল্লাহর দিকের দিকে মন ঝুঁকবে না, হয়তো দুনিয়ার দিকে ঝুঁকতে পারে, মানুষের দুনিয়া করবে। যে ব্যক্তি প্রথম দিনের শুরুতে সালাত আদায় না করে সারাদিন তাই এরকম, কারণ তার মধ্যে সালাতই নাই, তো আল্লাহর তার জিব্বা দ্বারা আল্লাহর দিকির দিকির বের হবে কিরকম, কোরআন ধরবে কিরকম, আল্লাহর কাছে চাইবে কিরকম, যেহেতু নামাজই নাই শুরুতেই। আপনার ভাইয়ের দোষ গোপনীয় দোষ আরেকজনের কাছে বলা, এটা হলো আর বললাম যে প্রকাশ্যে যেটা করে কি নিজে প্রকাশ্যে করছে। এবারে বলছেন প্রশ্ন যদি যা বলি তা যদি সত্য হয় আমার ভাইয়ের ক্ষেত্রে তাহলে কি হবে? আল্লাহ রসুল বললেন তুমি যা বললে তা যদি তার মধ্যে থাকে তাহলে তা হবে বিপদ, বুঝতে পারছেন, তাহলে কি হবে বিপদ। আর যদি তার মধ্যে গুণ না থাকে আর তুমি বলো, তাহলে তার মানে হলো অপবাদ, অপবাদ নাই তার মধ্যে, আমি বলে দিয়েছি ও তো এরকম, এরকম কিছু মানুষ আছে। খবরদার, জিব্বার হেফাজত প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেভাবে আপনি আপনারা আগে এর পূর্বে কয়েকটি হাদিস শুনেছেন, কত দর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তো এই জিব্বার কারণেই জাহান্নাম যাবে। হাল ইয়াকুন নাস ফি নারি আলা উজুহিহিম ইল্লা ফাসাইল আলসিনাতিহিম, মানুষের জিব্বার কারণেই জাহান্নামে পদদুপ্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপর তিনি যে হাদিসটি পেশ করছেন ওইটা হলো বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহর কুরবানির দিন খুতবা দিয়েছিলেন, এর একটা অংশ, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আলা হাল বাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত লুণ্ঠন করা হারাম, মানে এগুলো সব সম্মানিত, মাল লুণ্ঠন করা হারাম। আমরা জানি না, একজনের মা যদি আরেকজন নিয়ে যায় আত্মসাৎ করে, এটা হালাল না হারাম? সবাই জানি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজনকে আরেকজনের রক্তপাত করলো, হত্যা করলো, হালাল না হারাম? মুমতাজ। এইভাবে আরাম, মানুষের ইজ্জত লুণ্ঠন করা হারাম, যেভাবে মানুষের রক্তপাত করা হারাম না হক ভাবে, যেভাবে না হক ভাবে মানুষের মাল আত্মসাত করা হারাম, ওইভাবে মানুষের ইজ্জত লুণ্ঠন করা হারাম। এখানে উল্লেখ করে তিনি কথা বোঝাচ্ছেন যে গীবত যদি আপনি করেন তাহলে তার ইজ্জত লুণ্ঠন করেন। এবারে যদি কেউ কারোর উপর অপবাদ দেয় তাহলে এটা বড় কত বড় ইজ্জত লুণ্ঠন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি সাধারণ মানুষের গীবত করা হারাম হয়, সাধারণ মানুষের গীবত করা যদি জায়েজ না হয়, তাহলে আলেমদের গীবত করা জায়েজ হবে? বুঝতে পারছেন? রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের গীবত করা কি হালাল হবে, জায়েজ হবে? আচ্ছা, যদি এরকম হয় তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গীবত করা কি জায়েজ হবে? আর রাহমাতুল্লাহি আলাইহিম ওয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যদি সাধারণ মুসলমানের গীবত যদি এরকম ভয়ঙ্কর হয় তাহলে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গীবত করা কি রকম হবে? তাই যে কেউ মুআবিয়া সম্পর্কে কটূক্তি করবে, যদি আপনি সামর্থ্য রাখেন তাহলে তার সাথে সাথে মুখ বন্ধ করে দেবেন। কি বলেন? মুআবিয়াকে চিনেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, হয়তো অনেকেই জানেন মুআবিয়া। নাম শুনেছেন? কয়েকজন নাম শুনেছেন মুআবিয়া? হাত তোলেন, দেখেন ভাই কয়েক দিবস এত মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত মানুষ বলছেন, ছয় হাজার জন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু ওই যে শিয়া আছে না, শিয়া তো বলেই, এমনকি কিছু মুসলমান আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত না, আচ্ছা আমি বলি, ইয়াজিদ, ইয়াজিদ সম্পর্কে আপনারা কি বলেন? গালি দেন না? কেন গালি দেন? এটা হলো ইতিহাস না জানার কারণে, না বুঝার কারণে। ওই শিয়াদের ইতিহাস আমরা বেশি পড়ি, বাংলাদেশ ইন্ডিয়ায় শিয়াদের ইতিহাস চলছে বেশি, যার ফলে ইয়াজিদকে গালি দিতে কোথায় নিয়ে যায়। আচ্ছা, গালি দেওয়ার প্রয়োজন কি? যদি সে মুসলমান হয়, যদি সে মুসলিম হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই জানেন তিনি মুসলিম, যদি তার মধ্যে দুস্ত্রুটি থাকে সেই জন্য তুমি কি এবং তাকে গালি দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবুল আমওয়াত ফা ইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দাম, তোমরা মৃতদেরকে গালি দাও না, কারণ তারা যা কিছু প্রমাণ পেয়ে গেছে, এখন আর গালি দিয়ে লাভটা কি? বুঝছেন? যারা আমাদের রাষ্ট্র পরিচালক বা রাষ্ট্রপ্রধান যারা মারা গেছেন, বর্তমানে ওদের দুস্তুরি দেওয়ার প্রয়োজন নেই। তবে যেসব দুষ জাতির ক্ষেত্রে করে গেছে এগুলো যদি তুলে না ধরা হয় তাহলে এগুলো সংশোধন হবে না, তাহলে এই অবস্থায় ওইসব দুষ তুলে ধরা উচিত। কথাটা বুঝতে পারছি? ব্যক্তিগত যেসব দুষ ওগুলো এখন তুলে ধরার কোন প্রয়োজন নেই। তা যদি আপনি দেখেন এগুলো যদি বর্তমানে যেমন সংবিধানে এমন কিছু সংযোজন করা হয়েছে যেটা হলো কুফরি, আপনি কি এটা বলবেন না কুফরি? বুঝতে পারছেন? আচ্ছা, যে যদি কেউ এটা বলে যেমন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে, এটা ভালো হলো না খারাপ হলো? স্বাভাবিক, আলহামদুলিল্লাহ মুশকিল তো কিছু কিছুটা আছে, কেউ কেউ এটা বুঝে না। এটা আমি দেখলাম এই যে এই মুহূর্তে যাদের ভিতরে আল্লাহ পাক একটু জ্ঞান দান করেছেন, সবাই রাষ্ট্র ধর্ম ইসলামের পক্ষে কথা বলেছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেছেন কিনা? শুধু হেফাজতে ইসলাম না, সকলেই যারা এই ইসলাম বুঝে তারাই বলেছে, সাধারণ জনগণ বলেছে। যদিও ক্রিকেটের দিকে মানুষের মন বেশি ছিল যুবকদের, যদি মুসলমানরা যারা বাংলাদেশে ক্রিকেটের প্রতি যেরকম তাদের আবেগ আর আসক্তি, ওই রকম যদি ইসলামের প্রতি আসক্তি থাকত তাহলে এই আবেদন আবেদনই করতে পারত না কোর্টে গিয়ে যে এটা বাতিল করো, সত্য না মিথ্যা? আমাদের দোষ টাকা আর আমাদের না ওদের? আমরা মুসলিম যারা আমাদেরই দোষ। আমরা আমাদের উচিত রাষ্ট্রধর্ম ইসলাম এটা তো আছে, এটা তো থাকবেই, আর থাকার জন্য বলতে হয় না, বুঝতে পারছেন তো? এটা থাকবেই, বলেন ইনশাআল্লাহ। বরং আমাদের সকলকে আর আরো অগ্রসর হওয়া উচিত, এই দাবি উপস্থাপন করা উচিত যে কোরআন নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সুন্নাহ নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আদর্শ পুরুষ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনীত শরীয়তই এই বাংলার মাটিতে চলবে, এই আবেদন আমরা সবাই জানাবো, এই রকম আবেগ হওয়া উচিত আমাদের সকলের মধ্যে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমান তাজা করতে হবে। অবশ্য অনেক মুসলিম আছে শিরকে লিপ্ত, সে বুঝতে পারছে না শিরিক করার কারণে কি হচ্ছে, সে তো মুসলমানই থাকছে না। তো এইসব মুসলমানদেরকেও আমাদেরকে হক পথে আনা দরকার যাদের মধ্যে শিরক রয়েছে, নাম নেয় মুসলিম কিন্তু কাজ হচ্ছে মুশরিক, শুধু বললেই হবে। আপনি আকীদা ঠিক করেছেন, আপনি চেষ্টা করতে হবে আপনার পরিবারের লোকজনের জন্য তাদের আকীদা ঠিক করে, আপনার স্ত্রীর আকীদা আপনাকে ঠিক করাতে হবে, আপনার বাচ্চাদের আকীদা আপনাকে ঠিক করাতে হবে। আপনি এখানে বলছেন এরকম রকম, কিন্তু আপনার স্ত্রী ওখানে বাজারে গিয়ে ওই বকরি মান্নত করে আসে কিনা? ডিম দেয় বাজারে, কদু দেয় বাজারে, আর কি বলবো, ফল মূল প্রথম হয়ে গেলে ওখানে পেশ করে বাবা, তো বলেন তো এগুলা কি শিরিক না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মিলন মরণ সবই রব্বুল আলামিনের জন্য, সুবহানাল্লাহ, লা শারীকা লাহ, আল্লাহর বিন্দু মাত্র শরীক নেই। ভাইরা আমার, আমাদের আকীদা ঠিক করতে হবে, আমাদের কোন সবাইকে নিজেদের ইজ্জতের হেফাজত করা দরকার। এমনি ভাবে অপর মুসলমানের ইজ্জতের হেফাজত আমরা করার আমরা করব এবং চেষ্টা করব, কারো ইজ্জত লুণ্ঠন হতে আমরা দেব না। আমাদের দোষ যদি একজন আয়কারের জীবন কারণ কান্দে দেশ, বড় বড় মাহফিল, বড় বড় রাজনৈতিক সভাগুলিতে একজন আরেকজনের বিরুদ্ধে যদি না বলে তাহলে মানে মৌজি সৃষ্টি হয়, ঠিক কিনা? আবেগের সৃষ্টি হয় না, স্লোগান দেয় না মানুষ, আরেকজনের গিবত যখন করে তখনই স্লোগান আসে, আবার অনেক সময় আছে গিবত, এটা অপবাদ, অনেক সময় আছে দোষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলেন তো, প্রধানমন্ত্রী বা বিরোধী দল যারা রয়েছেন, প্রধান বিরোধী দলের নেতা বা নেত্রী, ওদের ব্যক্তিগত দোষ পেশ করা হয় কিনা বাংলাদেশের সংসদ ভবনে? এটা জানি না, ব্যক্তিগত দোষ পর্যন্ত পেশ করা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কোনো দোষ হয় ওইটা নিয়ে আলোচনা করবে, একজন আরেকজনের সামনে দলিল পেশ করবে ইত্যাদি, হ্যাঁ সব মানা যায়। কিন্তু কখনো দেখছি আমি ইস্তাগফিরুল্লাহ আযীম, ওর ব্যক্তিগত দোষ পর্যন্ত পেশ করা হচ্ছে? কোন দেশে আমরা বাস করছি? মুসলিম এরকম হয় না, হাত তালি দিবে না। কিয়ামতের দিন ও যদি বিপদ করে আর তুমি এতে তুমি সমর্থন দাও বা তুমি সমর্থন করো, তাহলে সে যেভাবে কবিরা গুনাহ করলো ওইভাবে তুমিও কবিরা গুনাহে লিপ্ত হবে। যেভাবে অর্থাৎ কোরবানির দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য, যেভাবে আজকের এই দিনের ইজ্জত লুণ্ঠন করা হারাম, এই মাসের ইজ্জত লুণ্ঠন করা হারাম, এই মাস বলতে কোন মাস? যুলহজ্জ। যুলহজ্জ মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বালাদিকুম হাযা, এই শহরের ইজ্জত লুণ্ঠন করা হারাম, যেভাবে ওইভাবে মানুষের রক্তপাত করা হারাম, মানুষের ইজ্জত লুণ্ঠন করা হারাম, মানুষের সম্পদ লুণ্ঠন করা হারাম। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে। বলেন তো, যদি আমরা এটা জানি জানি আর বুঝি আর মানি, তাহলে কেউ কারো মালকে আত্মসাৎ করবে না? সরকারের মাল আত্মসাৎ করবে না? বেসরকারের মাল আত্মসাৎ করবে না? সরকারি মাল বেসরকারি মাল কেউ আত্মসাৎ করবে? বড় মিয়া বড় মিয়া ইয়া হিসাবে আছে, সে ওই হিসাবে চুরি করেছে, বড় চুরি করে। যে আপনারা শুনেন ব্যাংক ডাকাতির কথা বাংলাদেশ শুনলেন না? আর যে ছোট মিয়া হিসেবে ওই হিসেবে ডাকাতি করে। আপনাকে যেমন আপনার কবির বুঝলো আপনি খুব বিশ্বাসী, কিন্তু বাস্তবে আসলে কিন্তু আপনি বিশ্বাসী না, অবিশ্বাসী আছে কিনা? আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। কেউ কেউ আছে আপনাকে দায়িত্ব দিয়েছে কুশলাকে, কফির বলছে তুমি আমার ছেলে বল, বেতনও ভালো কিন্তু তুমি মাসা আস্তাগফিরুল্লাহ, কি বলবো? এরকম একটা লোক এখানে ছিল, আমি জানি তারই নিকটাত্মীয় লোক আমার কাছে পেশ করেছে, একটা লিস্ট পেশ করেছে 17-18 বার সেরকম আমানতের খেয়াল করেছে, মানে 20-22 বছর আগের সময়। তোমার এই ধন দিয়ে লাভটা কি? এই ধনের কারণে যদি সত্যই এরকম হয়, তার নিজের লোক আমার কাছে পেশ করেছে, বুঝছেন? আমার বিশ্বাস সে মিথ্যা বলবে না, আমার বিশ্বাস, তবুও আমি বলছি হয়তো মিথ্যা হবে। তবে যদি এটা সত্য হয় আর তুমি যদি এরকম করে থাকো, ঘাতকতা করে থাকো, তাহলে তোমার হাসর কাল কিয়ামতের দিন ও তোমার মারা যাওয়ার পরে কি অবস্থা হবে তোমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের যে মাংস মাংসপিণ্ড হারাম গেলে দ্বারা জন্মাবে বা গজে উঠবে, তার জন্য জাহান্নামের আগুনই বেশ উপযোগী। আপনি মনে করবেন না, হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কোটিপতি হয়ে গেলাম, আগে ছিলাম 100 কোটি, বর্তমানে 1000 কোটি টাকা আমাদের, বড় ব্যাংক ডাকাতি করলে এরকম হয় না? আচ্ছা, বড় কোম্পানি যদি ডাকাতি করে, এরকম একটা ছেলে আপনাদের বাংলাদেশে বা কোথেকে 1 লক্ষ রিয়াল নিয়ে চলে গেল চলে যেত বাংলাদেশ, এরকম প্রকল্প থেকে প্রকাশ কয়েকবার আমি দেখেছি, আমরা দেখেছি না জানি না কি বলে আপনারা যাই না জারি করলো বাংলাদেশ গিয়ে বড় বানিয়ে দিল বিল্ডিং দেখেছ। আবার আপনারা যারা আমরা যারা গরিব এখানে কাজ করি ও দেখো কি করেছে, 10 বছরে এরকম করে তুমি কিছু করতে পারবে না, এরকম করে কিনা কিছু মানুষ। আমি আপনাদেরকে বলি আমরা জান্নাতের পথে থাকতে চাই না জাহান্নামের পথে থাকতে চাই, আমরা জান্নাতের পথে থাকতে চাই বলুন ইনশাআল্লাহ। তোমার কোটি কোটি টাকা যে আমরা জলাঞ্জলি দিব, অল্প টাকা নিয়ে যদি আমি চলতে পারি, হালালের উপর চলতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, এর উপর আমরা সন্তুষ্ট থাকে যদি চলি ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি দেয় জান্নাত যার ভিতরে এরকম খৌফ সে হারাম খাবে না, কি বোঝেন, সে কি সালাত ছাড়তে পারে না? ইউকিন আবলেন যে সালাত ছাড়ে না তার মধ্যে এই খৌফ আর ভয় থাকে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের হেদায়াত দান করে, আমি যে কিছু আলোচনা করলাম আল্লাহ যেন একে কবুল এবং দূর করে, আর যিনি দাওয়াতের কাজ যেন আমরা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.